الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত নিয়ে আলোচনা করার সুযোগ পেলাম। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বন্ধুগণ, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ এবং গুরুত্ব। আজকে আমরা আলোচনা করব লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটাই এমন একটি বাক্য যার ফজিলত, যার মর্যাদা অপরিসীম। এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ার মাধ্যমে মুসলমান এবং কাফের পার্থক্য হয়ে যায়। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন এর মর্যাদা কি রকম। এই কালেমাটির সাক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই দিয়ে থাকেন, ফেরেশতারা দেন, ইমানদারদের তাদেরকেও এই কালেমার সাক্ষ্য দিতে বলা হয়েছে, কারণ এটার মর্যাদা অপরিসীম। যে জিনিসের মর্যাদা গুরুত্ব বেশি তার সাক্ষ্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে থাকেন। যে কথা আমরা সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে জানতে পারি, আল্লাহ বলেন শাহাদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলম ক্বায়িমান বিল ক্বিসত লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দেন যে তিনি ছাড়া সত্যিকার আর কোন উপাস্য নেই, এবং আল্লাহর ফেরেশতাগণ, ন্যায় নিষ্ঠবান জ্ঞানীগণ সবাই এই সাক্ষ্য দেন যে তিনি ছাড়া সত্যিকার আর কোন উপাস্য নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সাক্ষ্যবাণী প্রসঙ্গে আরো বলেছেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সূরা বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমাদের ইলাহ হলো একমাত্র তিনি, এক এলাহ তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন, দয়াময় মহান করুণাময় অতি দয়ালু আল্লাহ রব্বুল আলামিন। যে কথার সাক্ষ্য নবী রাসূলদেরকেও বলা হয়েছে, এবং আল্লাহ রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন তারাও এই কালেমাটির প্রচার এবং প্রসার করেছেন। এবং এ প্রসঙ্গে আল্লাহ বলেন হে নবী, আমি আপনার আগে যত নবী রাসূল প্রেরণ করেছি তাদের কাছে এই ওয়াহী করেছিলাম যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন, নিশ্চয় তিনি আল্লাহ ছাড়া আর সত্যিকার কোন উপাস্য নেই, অতএব তারই ইবাদত কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কালিমাটির ফজিলত প্রসঙ্গে অনেক হাদিস বলেছেন। তিনি এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে হাদিস শরীফের মধ্যে বলতেছেন মান শাহাদা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন আদখালাহু আল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। তিনি বলেছেন যে ব্যক্তি এই সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই, তিনি এক অদ্বিতীয়, তার কোন শরীক নেই, এবং আরো সাক্ষ্য দেবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, আরো সাক্ষী দেবে যে ঈসা বিন মারইয়াম অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, এবং আল্লাহর একটি বাণী, যেই বাণীটি আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের মধ্যে প্রেরণ করেছিলেন বা ঢেলে দিয়েছিলেন, এবং তার পক্ষ থেকে একটা রূহ মাত্র, এবং যে ব্যক্তি আরো সাক্ষ্য দেবে যে জান্নাত সত্য, জাহান্নাম সত্য, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আলা মা কানা মিনাল আমাল, তার আমলের মধ্যে যদি কোনো ত্রুটিও থাকে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমাটির সাক্ষ্য দেওয়ার কারণে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। এই কালিমাটি যদি আমরা আপনি ভালো করে মনে করি এবং হৃদয়ঙ্গম করে এই অনুযায়ী আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা রেখেছেন। যেমন আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুল উলাইকা লাহুমুল আম ওয়া হুম মুহতাদুন। এই কালামে কি পড়ার কারণে আপনি আমি নিরাপত্তা লাভ করব। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে আসবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুল, এবং তাদের ঈমানের মধ্যে কোনো জুলুম রাখবে না, এই জুলুম অর্থ শিরক করবে না, অর্থাৎ ঈমান নিয়ে আসবে, কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই ঈমানের সাথে সাথে যদি তারা শিরক থেকে বেঁচে থাকতে পারে, শিরক না করে, শিরক মুক্ত ইবাদত করতে পারে, একমাত্র আল্লাহর ইবাদত করতে পারে, তাহলেই আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, তাহলে তাদের জন্যই হবে নিরাপত্তা, তারাই হেদায়েত প্রাপ্ত হবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে এই কালিমাটির মর্যাদা কিরকম? আরেকটি হাদিসে আমরা শুনতে পাই, জানতে পারি, এখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রব আল্লিমনি শাইআন আযকুরুকা ওয়া আদউকা বিহ। এখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন কিছু জিনিস শিক্ষা দিন যেই জিনিসগুলি নিয়ে আমি আপনার জিকির করব, যেগুলি দিয়ে আমি আপনাকে ডাকব, এমন একটি কালেমা, এমন একটি বাক্য, এমন একটি আমল আপনি শিক্ষা দিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ, হে মূসা তুমি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। কালা মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব কুল ইবাদুকা ইয়াকুলুনা হাযা, তোমার সকল বান্দাই তো এই কালেমাটি পড়ে থাকে। কাল তখন আল্লাহ বললেন, ইয়া মূসা, হে মূসা তুমি কি জানো, লাউ আন্নাস সামাওয়াতি সাবা ওয়াল ওয়ামিরুহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবা ফি কাফা, হে মূসা তুমি কি জানো, যদি সাত আসমান এবং সাত জমিন এবং এর মাঝে যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়ে সেই সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, ওয়াকা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা, তা আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয়, লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে অবশ্যই এই লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানা রব্বুল ইজ্জাতি ওয়াল ইকরাম, মহান রব্বুল আলামিন কত মহান, তিনি এই কালিমাটির মর্যাদা রেখেছেন। রাওয়াহু ইবনু হিব্বান ওয়া সাহাহা, এই হাদিসটি ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে এবং তিনি সহিহ বলেছেন। সম্মানিত বন্ধুগণ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্যের সাথে সাথে আরো সাক্ষ্য দেওয়া যেটা দরকার সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা এবং রাসূল, সে নিয়ে পরবর্তীতে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে এই কালিমাটি ফজিলত কি রকম? সম্মানিত বন্ধুগণ, এই কালিমাটির ফজিলত প্রসঙ্গে আরো অনেক হাদিসে এসেছে, কালেমা যেটাকে বলা হয় যে হাদিসুল বিতাকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই কালিমাটির ফজিলত প্রসঙ্গে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলতেছেন যে আল্লাহ নবী একদা বললেন, এক বান্দা ফয়সালা হয়ে গেছে এরকম যে তার জন্য জাহান্নাম 99টি পুস্তক হয়ে গেছে তার গুনাহ, 99টি পুস্তক যখন হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাবেন, এই যে বান্দা তুমি এত যে পাপ করেছো এগুলো স্বীকার করো, যে হ্যাঁ আল্লাহ আমি এগুলো স্বীকার করি, এই জুলুম অত্যাচার হয়ে গেছে ইত্যাদি আমি মেনে নিচ্ছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাকে যে হে বান্দা, আমার কাছে কাউর কোনো উপর জুলুম করা হয় না, তোমার একটা আমল আমাদের কাছে রক্ষিত আছে, সেটা এই কাগজটির মধ্যে, একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করা আছে। তখন এই বান্দা বলবেন, হে আল্লাহ, এই 99টি পাপের ভলিউম, বড় বড় খাতা আর একটা কাগজ কি সমতা হতে পারে? তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ওই পুস্তকগুলোর ওজন কাঠখানার তুলনায়, তারা কি করবেন, ওজন দিয়ে যখন দেখবেন তখন কাঠের তুলনায় পুস্তকগুলির ওজন নগণ্য হবে, অর্থাৎ কাঠটির ওজন বেশি হয়ে যাবে এবং এই কাঠের পাল্লাটি ভারী হবে। সেই কাঠটিতে কি লেখা ছিল? লেখা ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোন মাবুদ নেই, আমার সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বান্দা এবং রাসূল। এর ফজিলত আমরা অনেক জানতে পারলাম। আর এক হাদিসে এসেছে, যে ব্যক্তি এই কালেমাটি কায়েম ও বাক্যে একনিষ্ঠ ভাবে বলবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। এজন্য অমুসলিম ভাইদের প্রতিও আমার আহ্বান থাকবে, আসুন এই কালেমা পড়ুন, মুসলমান হয়ে যান, কারণ এই কালেমাটির মাধ্যমে আপনার আম্মার জন্য আল্লাহর কাছে যাওয়ার পথ সহজ হবে, জান্নাতের পথ সহজ হবে। এই কালেমাটি পাঠ করে যে ব্যক্তি ইন্তেকাল করতে পারবে তার জন্য জান্নাত। হাদিস শরীফে এসেছে, মান কান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ মুহূর্তের কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ তোমার কাছে আমরা দোয়া করি, আমরা যেন আমাদের মৃত্যুর পূর্ব মুহূর্তে এই কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে ইন্তেকাল করতে পারি। এই তৌফিক আমাদেরকে দান করো। সম্মানিত বন্ধুগণ, এই কালেমাটি এমন একটি বাণী যেটা জান্নাত পাওয়ার জন্য সহজ উপায়, এবং এটা এমন একটি জিকির যেটা বলা হয়েছে আফজালুল জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম এবং শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোন লোক যদি মনে প্রাণে হৃদয়ঙ্গম করে এটাকে বেশি বেশি করে জিকির করে তাহলে তার গুনাহ মাফ হয়ে যাবে। এই কালেমাটি যত বড়ই আপনার পাপ হোক না কেন, মাফ হওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। এই কালেমাটি মানে জাহান্নামের উপরে ব্রিজ হয়ে যাবে, পুল সারাতের পুল, আপনি এই কালেমাটির মাধ্যমেই পার হতে পারবেন। এই কালেমাটি পড়ার কারণে কবরের আজাব লাঘব হবে, এই কালেমাটি পড়ার কারণে দুনিয়াতে আপনি নিরাপত্তা লাভ করবেন, এই কালেমাটি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে আপনি আমি পরিগণিত হতে পারবো। আল্লাহ এই কালেমাটির উপর আমাদের আমল করা তৌফিক দান করুন ইনশা আল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই কালেমাটি এর কিছু শর্ত আছে, আমরা পরের স্টেপে আলোচনা করব। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত আজকে পর্যন্ত। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।